الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: سأل موسى ربه عن ست خصال. موسى عليه السلام তার রবকে ছয়টি বিষয় সম্পর্কে প্রশ্ন করলেন। كان يظن انها له خالصا، তিনি মনে করতেন এই ছয়টি বিষয় তিনি নিজেই পাবেন, তার জন্যই নির্দিষ্ট। সপ্তম আরেকটা জিনিস আছে, والسابعه لم يكن موسى يحبها। সাত নম্বর একটা জিনিস, একটা বিষয়, ওইটাকে মুসা ইসলাম ভালো পেতেন না। প্রথম নম্বর তিনি বললেন, ইয়া রাব্বি আইয়ু ইবাদিকা আতকা, হে রব তোমার বান্দাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মুত্তাকি আর পরহেজগার কি? এটা তো সবাই চাই, আমি মুত্তাকি হই, আমরা চাই না? অবশ্যই চাই। যে আল্লাহ জিকির করে ভুলে না, আল্লাহকে স্মরণ করে ভুলে না, আল্লাহ এটা সবচেয়ে মুত্তাকি। দেখেন, যদি আপনি আল্লাহ আল্লাহর স্মরণ আপনার মধ্যে থাকে, আপনি আল্লাহ নাফরমানি করবেন না। আর আল্লাহ স্মরণ, প্রথম নম্বর আমরা বলেছি স্মরণ, স্মরণ কিরকম হয়? মন দিয়ে, ঠিক না? আপনি স্মরণ আছে বলবেন হ্যাঁ হিনা হিনা, কিন্তু আসলে কিন্তু এইটা কানেকশন এখানে, এইটা যদিও বলে কিন্তু এইটা কানেকশন এখানে, হয়তো ব্রেন দিয়ে বা যাই বলেন আপনি। যদি আপনি আল্লাহকে স্মরণ করবেন, আপনি আল্লাহ নাফরমানি করবেন না। অন্যদিকে জিকির শব্দের যদি অর্থ হয় মুখ দিয়ে জিকির করা, তাহলে শুধু মুখ দিয়ে জিকির করলে হবে নাকি? না, মনেও থাকতে হবে। মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ তো মনে নাই, তো কিরকম জিকির হলো? আল্লাহ বললেন সুবহানাহু ওয়া তাআলা যে আমার সবচেয়ে বেশি পরহেজগার আর মুত্তাকি বান্দা সেই যে সব যে জিকির করে ভুলে না, সবসময় জিকির। এবারে এই সিফত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে মজুদ। মা আয়েশা কি বলেছেন রাদিয়াল্লাহু আনহা, কান ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বদা আল্লাহর যিকির করতেন, সবসময় আল্লাহর যিকির। তো হয়তো কেউ বলতে পারে হাম্মামের অবস্থায় তো যিকির করতেন না, সাহ, কিন্তু হাম্মামের অবস্থায় যিকির মজুদ। বিসমিল্লাহ বলে প্রবেশ করেন, অথবা আউযু বিল্লাহি মিনাল খুবুতি ওয়াল খাবায়েস, সাহ। আর একটা কি কাজ শেষ, তারপরে গুফরান, কিন্তু মন তো তাজা আসি, মন তো আসি, এখানে রাখেন, মন তো আসি। সুবহানাল্লাহ আল্লাযী ইয়াযকুরু ওয়া লা ইয়ানসা। দ্বিতীয় নম্বর কথা, আইয়ু ইবাদিকা আহদা, ক্বালা আল্লাযী ইত্তাবিউল হুদা, তোমার বান্দাদের মধ্যে থেকে কে বেশি হেদায়েত প্রাপ্ত? সংক্ষেপ কথা, আল্লাহ বললেন আল্লাযী ইত্তাবিউল হুদা, যে হেদায়েতের পথের অনুসরণ করে। আর হেদায়েতের পথের অনুসরণ না করে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন না। তো হেদায়েতের পথ অনুসরণ করেন ইলমে নাফে কোন, আর আল হুদার আরেক অর্থ আল ইলমুন নাফে, উপকার ইলম, উপকার ইলম করতে হবে, উপকার ইলমের সাথে যদি হেদায়েত উপকার ইলম। তো হেদায়েতের পথ যে অনুসরণ করে চলে সেই হচ্ছে সবার বড় হেদায়েত প্রাপ্ত। কিন্তু এক ক্যাটাগরির অনেক লোক থাকতে পারে, এক নম্বর অনেক লোক থাকতে পারে আল্লাযী ইত্তাবিউল হুদা। তো প্রত্যেকটা কথা আমি ব্যাখ্যা করব যেহেতু সময় অল্প। তিন নম্বর, ফা আইয়ু ইবাদিকা আহকাম, তোমার কোন বান্দা সবচেয়ে বেশি সৎ ফয়সালাকারী, বিচার যখন করে, বিচার মীমাংসা করে, ন্যায় বিচার করে কে? সবচেয়ে বেশি ন্যায় বিচার করে কে? আল্লাহ বললেন, আল্লাযী ইয়াহকুমু লিন-নাসি কামা ইয়াহকুমু লিনাফসিহি, যে মানুষের জন্য যখন বিচার, মানুষের বিচার করে সে ওই রকম বিচার করে যেভাবে সে নিজের নিজের বিচার করে। ব্যাপারটা বুঝে দরকার। আমি নিজের ক্ষেত্রে যেটা মনে করি ভালো, নিজের ক্ষেত্রে যে ফয়সলা সিদ্ধান্ত নেব, আমি আমার সিদ্ধান্ত আমার নিজের কাজের জন্য যে সিদ্ধান্তটা ভালো হবে না খারাপ হবে, হয়তো আমার সিদ্ধান্তে সিদ্ধান্ত চয়ন ভুল হতে পারে, ওইটা আরেক কথা। কিন্তু আমি কি চাইবো আমার ক্ষতি হোক? অবশ্যই সে নিজের কল্যাণের জন্য সিদ্ধান্ত নিবে। তো তুমি নিজের কল্যাণের জন্য নিজের জন্য যে ফয়সলা করো ওই ফয়সলা হবে তোমার ভাইদের জন্য। যদি এরকম হও তাহলে তুমি হচ্ছ সবচেয়ে বেশি ন্যায় বিচারকারী। সুবহানাল্লাহ। এই গেল তিন নম্বর। চার নম্বর, ফাআইয়ু ইবাদিকা আ'লাম, তোমার কোন বান্দা বেশি জানে? মানে অপেক্ষামূলক আল্লাহ যতটুকু দিয়েছে কেউ তার সব আলম না, আলম একমাত্র সবচেয়ে বেশি জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাকে যদি তুমি বেশি বলো না উনি বেশি জানেন না, খালি বলো আল্লাহ আলিম। আমাদের টেকই মেয়েরা কিছু বুঝে না, দুই বড় আলিম যদি একসাথে হয় মানে ইনি বেশি আলিম উনি বেশি, সে নিজেই বুঝে না কি ইনি বড় আলিম ইনি বড় আলিম। আল্লাহ মাফ করো এরকম না বলে ওরা দেখো, হয়তো একজনের কথা বলো কথা গুছিয়ে বলতে পারে, একজন বলতে পারে না, এই তো। কিন্তু কে বড় আলিম তুমি বুঝো না, নিজে অর্জন করে তার পেট ভরে না, বরং নিজে যা অর্জন করে তো করলোই, আরেকজনের ইলমও তার সাথে এনে মিলায়, আরেকজনের ইলম মানে অন্যত্র থেকে ইলম অর্জন করে, শুধু নিজের উপর লা বলে না আমি যা জানি তাই, যে বলবে আমি যা জানি তাই সে বড় আলিম না, সে ছোট আলিম। আর যে নিজে ইলম অর্জন করে আরেকজনের কাছ থেকে শিখে বা অন্যের ইলম দ্বারা উপকৃত হয়, যেমন অনেক ওলামা আইমে কালাম রহিমাহুল্লাহ চলে গেছেন বা বর্তমান বলে বড় বড় বিদ্বান, যে বস আমরা ইলম অর্জন করি ওলামাদের কিতাব পড়ি না আলহামদুলিল্লাহ, তো শুধু তুমি মনে করো আমি যা বলি আমি যা লিখি আমি যা, এর উপর তুমি থাকবে না, অন্যের ইলিম দ্বারা তুমি উপকৃত হবে। যদি এরকম হও তাহলে বুঝা গেলে তুমি বড় আলেম। পাঁচ নম্বর, ফাআইয়ু ইবাদিকা আজ, আল আল্লাযী ইযা কাদিরা গাফারা, কে বেশি শক্তিশালী? কে বেশি শক্তিশালী? হ্যাঁ মানে আমাদের মধ্যে থেকে সৃষ্টির মধ্যে হাদা, যেমন উনি বেশি ইজ্জত ইজ্জতওয়ালা বা শক্তিশালী, উনি পেলান উনি পেলান কে বেশি পেলান কে বেশি শক্তিশালী? আল্লাহ কি বললেন, আল্লাযী ইযা কাদিরা গাফারা, কেউ যদি অন্যের উপর তার কর্তৃত্ব চলে ক্ষমতাবান হয়, সে মনে করতে পারে একে আমি ধরে রাখছি শেষ করে দেবো, আমার নিয়ন্ত্রণে নিয়ে এসছি, ওকে আমি নির্যাত করতে পারি, ওকে আমি লাঞ্ছিত করতে পারি, ওকে আমি জেলে বন্দী করতে পারি, আমার পাওয়ার বেশি, বুঝতে পারছেন? কিন্তু যখন সে এরকম সক্ষম হলো এরপরে যদি ক্ষমা করে দেয় তাহলে সে হচ্ছে বড় শক্তিশালী। কিন্তু এটা আমাদের মধ্যে নাই তো, যে নরম ওর উপর জুলুম হয় বেশি, আর একটা হচ্ছে এরকম বুঝা তো খালাস বন্ধ, তাই না? বলে বাবা রে বাবু তো আছি, আর যদি তুমি এরকম জুলুম সে তোমার জিয়াদা, তাহলে এই অবস্থায় তুমি শক্তিশালী হলে। এজন্যই অন্য রয়াতে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা তো কেবল সাবেকরা বললেন কি যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই তো পেলোয়ান বললেন না, ওই ব্যক্তি প্রকৃত পেলোয়ান যে রাগের সময় রাগ নিয়ন্ত্রণে রাখতে পারে। মানে অর্থ প্রকাশ করছে আর কি হাদিস। এরপরে দেখেন ছ নম্বর, তোমার কোন বান্দা বেশি মাল্লা বেশি সম্পত্তিশালী বেশি সম্পদশালী? আমরা তো হয়তো বেশি কোটিপতি, হ্যাঁ বেশি সম্পদশালী টাওয়ারের মালিক 142 তলা বাংলাদেশ, হ্যাঁ সন্তুষ্ট থাকে, সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ আপনাকে যা দিয়েছেন না আলহামদুলিল্লাহ আপনি সন্তুষ্ট থাকবেন, বলেন আল্লাহুম্মা লাকাল হামদ, বলবেন না হায়রে 10 বছর থাকলাম কি করলাম, কিছুই করতে পারলাম না, দেখো অমুক কি করেছে, বিল্ডিং করলো, দোকান করলো, কি করলো, আমি কিছুই করতে পারলাম, কি বলেন আপনি? আপনি সন্তুষ্ট থাকলেন ভালো জাতির উপর, তাহলে আপনি দুনিয়া গরিব, আপনি গরিব, যে সন্তুষ্ট যা পেয়েছে তার উপর সন্তুষ্ট সে হলো ধনী আলহামদুলিল্লাহ। এইগুলো ছয়টা মুসা আলাইহিস সালাম তার রবকে কয়েকটা বিষয়ে প্রশ্ন করেছেন, শৈলী বিষয়ে যেগুলিকে তিনি পছন্দ করতেন, আর আরেকটা প্রশ্ন করেছেন কিন্তু এটাকে তিনি এটাকে ভালো পেতেন না, তাহলে আমরাও ভালো পাবো না। ওই 7 নম্বর কি, তোমার বান্দাদের মধ্যে থেকে কোন বান্দা সবচেয়ে বেশি গরিব, সবচেয়ে বেশি গরিব কে? এই রিওয়ায়াত দেখেন শেখ নাসিরুদ্দিন আল-আলবানী বলছেন কানাহু ইয়ানি আন্নাহু ফাকিরুন নাফস,